উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান, পৃষ্ঠা 146, ষষ্ঠ অধ্যায় এর দ্বিতীয় অংশের পর থেকে 6.17। বাণিজ্য ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে, ব্যাখ্যা করো। লোনস ক্রিয়েট ডিপোজিটস ইন কমার্শিয়াল ব্যাংক, এক্সপ্লেইন। যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক প্রাপ্ত আমানতের একটা নির্দিষ্ট অংশ তারল্য সঞ্চিতি হিসেবে সংরক্ষণ করে, বাকিটা ঋণ দেয় এবং ঋণ সরাসরি না দিয়ে তা ঋণ গ্রহীতার আমানত হিসেবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে নতুন ঋণের সৃষ্টি করে, তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বা ঋণ থেকে আমানত সৃষ্টি বলে। এ প্রক্রিয়ায় আমানত থেকে ঋণ এবং ঋণ থেকে আমানত সৃষ্টি হয় এবং বাজারে ঋণের সরবরাহ বৃদ্ধি পায়। নিম্নে এ ধারণাটি বিস্তারিত আলোচনা করা হলো। ক, ঋণ আমানত সৃষ্টির শর্তাবলী, কন্ডিশনস অফ ক্রিয়েটিং লোন ডিপোজিট। ঋণ আমানত সৃষ্টি করে এ ধারণাটির ক্ষেত্রে নিম্নোক্ত শর্তগুলো উপস্থিতি থাকা একান্ত প্রয়োজন। এক, দেশে একাধিক বাণিজ্য ব্যাংক ও তাদের অসংখ্য শাখা থাকতে হবে, অর্থাৎ ব্যাংকিং সুবিধা জনগণের দোর গোড়া পর্যন্ত পৌঁছে যেতে হবে। দুই, বাজারে অর্থ সরবরাহ পর্যাপ্ত থাকবে এবং তা বাণিজ্যিক ব্যাংকে ঘিরে আবর্তিত হবে। তিন, ব্যাংকের মাধ্যমে লেনদেনে জনগণের সচেতনতা থাকতে হবে এবং তাদেরকে এ বিষয়ে অভ্যস্ত হতে হবে। ও চার, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ও প্রগতিশীল ঋণদান নীতি থাকবে, যার আওতায় ঋণদান কার্য সহজ ও দ্রুত করা সম্ভব হবে। খ, বাণিজ্য ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল, টেকনিক্স অব ক্রিয়েটিং লোন ডিপোজিট। অর্থনীতিবিদ হার্টলি উইদার্স, HRTLY WITSERS এর মতে, ইচ অ্যান্ড এভরি লোন ক্রিয়েটস এ ডিপোজিট, অর্থাৎ প্রতিটি ঋণ আমানতের সৃষ্টি করে। একটি বাণিজ্যিক ব্যাংক সাধারণত নিম্নোক্ত দুটি কৌশলে ঋণ আমানত সৃষ্টি করে। এক, ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি, ক্রিয়েশন অব ডিপোজিট বাই ক্রেডিট। ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে, তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসেবে প্রদান না করে ঋণ গ্রহীতাকে তার নামে একটি আমানত হিসাব খোলার জন্য বলে এবং উক্ত হিসাবে ঋণের অর্থ ক্রেডিট করে। অতঃপর ঋণ গ্রহীতা উক্ত ঋণের অর্থ চেকের মাধ্যমে উত্তোলন করে, এভাবে প্রদত্ত ঋণ আমানতের সৃষ্টি করে। নিম্নোক্তভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি করে থাকে। ওয়ান, তহবিল ঋণ ও স্বল্পমেয়াদি ঋণ মঞ্জুর, গ্রান্টিং কল মানি অর শর্ট টার্ম লোন। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের তলবি ঋণ ও স্বল্পমেয়াদী ঋণ মঞ্জুর করে, যা ঋণ গ্রহীতার আমানত হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। এই আমানত হিসাব থেকে ঋণ গ্রহীতা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে, ফলে প্রদত্ত ঋণের সমপরিমাণ আমানতের সৃষ্টি হয়। টু, অগ্রিম প্রদান, স্যাংশনিং অ্যাডভান্স, ধার, নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের অগ্রিম প্রদান করে। এরূপ ঋণের অর্থ ব্যাংকের সংরক্ষিত ঋণ গ্রহীতার হিসাবে জমা করে, ফলে আমানতের সৃষ্টি হয়। দুই, আমানতকৃত অর্থ হাতে ঋণ সৃষ্টি, ক্রিয়েশন অব ক্রেডিট ফ্রম ডিপোজিট। জনগণ যখন ব্যাংকে তাদের আমানত জমা রাখে, তখন তা ব্যাংকের প্রাথমিক আমানত হিসেবে গণ্য হয়। আমানতকারীদের এ অর্থ থেকে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করে। আমানতের সমুদয় অর্থ নগদ অবস্থায় ব্যাংক সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি শেষে বাকিটা ঋণ দেয়, ফলে আমানতের মাধ্যমে ঋণের সৃষ্টি হয়। আবার ঋণ থেকে তা পুনরায় আমানত হিসাবে এবং সেখান থেকে আবার তা ঋণ হিসাবে এভাবে আবর্তিত হতে থাকে। গ, ঋণ আমানত সৃষ্টির অনন্য পদ্ধতি, আদার মেথডস অফ ক্রিয়েটিং লোন ডিপোজিট। বাণিজ্য ব্যাংক নিম্নে চারটি পদ্ধতিতে ঋণ আমানত সৃষ্টি করে। এক, সম্পদ ক্রয়, পারচেজ অব অ্যাসেটস। বাণিজ্য ব্যাংক সম্পদ ক্রয়ের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি করে, ব্যাংক কৃত সম্পদের মূল্য নগদ অর্থ না দিয়ে দাগ কাটা চেকের মাধ্যমে প্রদান করে, ফলে বিক্রেতা চেকটি বাধ্যতামূলকভাবে কোনো ব্যাংকে তার হিসাবে জমা দেয় এবং ব্যাংকে আমানত বৃদ্ধি পায়। দুই, বিনিময় বিল বাট্টা, ডিসকাউন্টিং বিল অব এক্সচেঞ্জ। ব্যাংক বিনিময় বিল বাট্টা করে অথবা ক্রয় করে তার অর্থ দাগ কাটা চেকের মাধ্যমে প্রদান করে, ফলে উক্ত চেকটি পুনরায় ব্যাংকে জমা হয়, যা আমানত ও একই প্রক্রিয়ায় ঋণের সৃষ্টি করে। তিন, সিকিউরিটিজ ক্রয়, পারচেজ অফ সিকিউরিটিজ। সিকিউরিটিজ ক্রয় করে বাণিজ্যিক ব্যাংক তার মূল্য ধাক্কাটা চেকের মাধ্যমে প্রদান করে, ফলে এ থেকেও আমানত সৃষ্টি ও পরবর্তীতে ঋণের সৃষ্টি হয়। 4. জমাতিরিক্ত ঋণ প্রদান স্যাংশনিং ব্যাংক ওভারড্রাফট। বাণিজ্যিক ব্যাংক অনেক সময় মক্কেলদের জমাকৃত অর্থের চেয়ে অর্ধেক অর্থ উত্তোলনের সুযোগ দেয়, যাকে জমাতিরিক্ত ঋণ বলে। এ ধরনের ঋণ মক্কেলদের সরাসরি না দিয়ে তার হিসাবে জমা করা হয়, ফলে আমানত ও তা থেকে নতুন ঋণ সৃষ্টি হয়। ঘ. উদাহরণের সাহায্যে ঋণ আমানত সৃষ্টির ধারণার ব্যাখ্যা। এক্সপ্লেনেশন অব আইডিয়া অব ক্রিয়েশন ক্রিয়েটিং লোন ডিপোজিট বাই এক্সাম্পল। উদাহরণ হিসেবে ধরা যাক, মিস্টার ক তার ব্যাংকের হিসাবে 10,000 টাকা জমা দিল। ব্যাংক উক্ত টাকা থেকে বিধিবদ্ধ তারল সঞ্চিতি SLR 10% জমা রেখে 9,000 টাকা মিস্টার খ কে ঋণ দিল। ঋণ নগদে না দিয়ে তা খ এর আমানত হিসাবে স্থানান্তর করা হয়েছে। 9,000 টাকার 10% ব্যাংক তারল হিসাবে জমা রেখে 8,100 টাকা মিস্টার গ কে ঋণ দিল। মিস্টার গ এর হিসাবে তা আমানত হিসাবে জমা হওয়ার পর পুনরায় 10% জমা রেখে বাকি 7,290 টাকা মিস্টার ঘ কে ঋণ দিল। এভাবে আবার একই নিয়মে এখান থেকে 10% তারল জমা রেখে তা পুওকে ঋণ দেওয়া হলো। এভাবে দেখা যায়, মাত্র 10,000 টাকার একটি আমানত থেকে ব্যাংক বারবার ঋণ দিয়ে অনেকগুলো ঋণ ও আমানতের সৃষ্টি করেছে, যার ফলে ব্যাংকের আর্থিক অবস্থা দাঁড়াবে নিম্নরূপ। ব্যাংকের উদ্ধৃত পত্র, ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া। এখানে একটা টেবিল টাইপের আছে, যেখানে 1, 2, 3, 4 চারটা কলাম আছে। প্রথম কলামে দেখানো হয়েছে দায়, দ্বিতীয় কলামে টাকা, তৃতীয় কলামে সম্পত্তি, চতুর্থ কলামে আবার টাকা। আচ্ছা, দায় আমানত সমূহ। ক. 10,000 টাকা টাকা ঘর ফাঁকা সম্পত্তি, সম্পত্তি সমূহ নগদ জমা 10% ব্র্যাকেট 1,000 যোগ 900 যোগ 810 যোগ 729 এবং লাস্টের টাকার ঘরে আছে 3,439 টাকা। এরপরে আবার দায় খ আমানত সমূহ। খ আছে 9,000 টাকার ঘর ফাঁকা, সম্পত্তির ঘরে আছে প্রদত্ত ঋণ সমান সমান 0 টাকার ঘর ফাঁকা। এরপরে দায়গুলো এখানে সম্ভবত পরপর আলাদা ভাবে পড়তে পারে। এটা হলো আমানত সমূহের মধ্যে আছে ক 10,000 টাকা, খ 9,000 টাকা এবং গ 8,100 টাকা, গহ 7,290 টাকা। এখানে দায়ের পরে টাকার ঘরে সব মিলে আছে 34,990 টাকা। এরপর সম্পত্তি এবং টাকার ঘরে আছে, যে সম্পত্তি সমূহ হলো নগদ জমা 10% ব্র্যাকেট 1,000 টাকা যোগ 900 যোগ 810 যোগ 729 অর্থাৎ প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ হলো খ 9,000 টাকা, গ 8,100 টাকা, গহ 7,290 টাকা এবং কু 6,561 টাকা। সুতরাং সম্পত্তি মোট টাকা হলো নগদ জমার এখানে ছিল মোট টাকা 3,439 টাকা এবং সম্পত্তি সমূহের এখানে প্রদত্ত ঋণের মধ্যে আসছে 30,951 টাকা। আচ্ছা, উপরের বিবরণ থেকে দেখা যায়, মাত্র 10,000 টাকার প্রাথমিক আমানত থেকে ব্যাংক চারবার মোট 30,951 টাকা ঋণ প্রদান করেছে এবং 3,439 টাকা তারল আকারে সংরক্ষণ করেছে। আবার প্রদত্ত ঋণ ও নগদ সংরক্ষণের সমপরিমাণ অর্থ আমানত হিসাবে জমা রেখেছে। এ থেকে ঋণ সৃষ্টির প্রক্রিয়া চলতে থাকবে। যখন নগদ রিজার্ভ ও প্রাথমিক টাকা জমা টাকার পরিমাণ প্রাথমিক জমা টাকার পরিমাণ সমান হবে, তখন এ প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকার আমানত হতে কতগুলো ঋণ আমানত সৃষ্টি করা যাবে তা ব্যাংক তারল সুরক্ষার স্বার্থে কত ভাগ তারল জমা সংরক্ষণ করেছে তার উপর নির্ভরশীল। বিষয়টা নিম্ন সূত্রের সাহায্যে উপস্থাপন করা যেতে পারে। যদি বিধিবদ্ধ তারল সঞ্চিতি সংরক্ষণের হার 20% হয়, তবে ক্যাপিটাল ডাবল ডি স্মল এম ডিডিএম হবে ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর ইকুয়াল টু 1/20% ইকুয়াল টু 1 × 100/20 ইকুয়াল টু 5 টাইমস। এবং সি এম ক্যাপিটাল সি স্মল এম হবে ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর মাইনাস 1 ইকুয়াল টু 1/20% মাইনাস 1 ইকুয়াল টু 1 × 100/20 - 1 ইকুয়াল টু 4 টাইমস। যখন ডিডিএম ডিমান্ড ডিপোজিট মাল্টিপ্লায়ার বহু গুণিত চাহিদা আমানত সৃষ্টি, সিএম ক্রেডিট মাল্টিপ্লায়ার বহু গুণিত ঋণ সৃষ্টি, ডাবল আর রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি, অর্থাৎ 20% বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি রাখার ক্ষেত্রে 100 টাকা প্রাথমিক আমানত বৃদ্ধির মোট চাহিদা আমানত তার 5 গুণ অর্থাৎ 500 টাকা বৃদ্ধি পাবে, আর এতে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে 4 গুণ অর্থাৎ 400 টাকা। উপরোক্ত বিষয়টি নিম্নের ছকের সাহায্যেও তুলে ধরা যেতে পারে। ঋণ আমানত সৃষ্টি আমানত আমানত আবর্তন ডিপোজিট রাউন্ডস, এখানেও 4টা কলাম আছে। কলামগুলোর মধ্যে প্রথম কলাম আছে আমানত আবর্তন ডিপোজিট নাওর ডিপোজিট রাউন্ডস, দ্বিতীয় কলামে হলো অতিরিক্ত চাহিদা আমানত আমানতে প্রাপ্ত, তৃতীয় কলাম হলো অতিরিক্ত নগদ জমা সংরক্ষণ, চতুর্থ কলাম অতিরিক্ত ঋণ। তো আমানত আবর্তন প্রথম হলো প্রথম অতিরিক্ত চাহিদা হলো 100 টাকা, আর অতিরিক্ত নগদ জমা সংরক্ষণ 20 টাকা, অতিরিক্ত ঋণ 80 টাকা। দ্বিতীয় আমানত আবর্তন দ্বিতীয় অতিরিক্ত চাহিদা আমানত 80 টাকা, অতিরিক্ত নগদ জমা 16 টাকা, অতিরিক্ত ঋণ 64 টাকা। আমানত আবর্তন তৃতীয় অতিরিক্ত চাহিদা আমানত 64 টাকা, অতিরিক্ত নগদ জমা 12.80 টাকা, অতিরিক্ত ঋণ 51.20। আমানত আবর্তন চতুর্থ অতিরিক্ত চাহিদা আমানত 51.20, অতিরিক্ত নগদ জমা সংরক্ষণ 10.24, অতিরিক্ত ঋণ 10.41.96। এবং আমানত আবর্তন পঞ্চম অতিরিক্ত চাহিদা আমানত 40.96, অতিরিক্ত নগদ জমা সংরক্ষণ 10.8.19 এবং অতিরিক্ত ঋণ 32.77। অতিরিক্ত চাহিদা আমানত রাষ্ট্র দ্বিতীয় ঘরে লেখছে যে এভাবে চললে এক পর্যায়ে তা গিয়ে পৌঁছাবে 00 টাকায়, এবং মোট ঋণ আমানত হিসাবে অতিরিক্ত চাহিদা আমানত হবে 500 টাকা, এবং অতিরিক্ত নগদ জমা সংরক্ষণ হিসেবে এভাবে চললে এক পর্যায়ে তা গিয়ে পৌঁছাবে 00-তে, এবং মোট ঋণ আমানত পৌঁছবে 100 টাকায়। এবং অতিরিক্ত ঋণ আমানত ঋণ অতিরিক্ত ঋণ এভাবে চললে এক পর্যায়ে তা গিয়ে পৌঁছাবে 00 টাকায়, এবং মোট ঋণ আমানত হিসেবে অতিরিক্ত ঋণ 400 টাকা। এরূপ ঋণ আমানত সৃষ্টির বিষয়টি কোনো একক ব্যাংকের বা এর একক কোনো শাখার বিষয় হিসাবে না দেখে সামগ্রিকভাবে তা বিভিন্ন ব্যাংকের আন্তর ব্যাংকিং আমানত ঋণ সৃষ্টির প্রক্রিয়া হিসাবেও দেখা যেতে পারে। সেক্ষেত্রেও আমানত থেকে ঋণ এবং ঋণ থেকে আমানত এভাবে দেশে সামগ্রিক ঋণ আমানতের পরিমাণ একই নিয়মেই বৃদ্ধি পাবে। ও ঋণ আমানত সৃষ্টির সীমাবদ্ধতা লিমিটেশন অফ ক্রিয়েটিং লোন ডিপোজিট, ঋণ আমানত সৃষ্টির ধারণাটি নিম্নলিখিত কারণে সীমাবদ্ধ হয়ে পড়ে। 1. অপর্যাপ্ত নগদ তহবিল ইনসাফিসিয়েন্ট ক্যাশ ফান্ড, লেনদেনযোগ্য নগদ অর্থের পরিমাণ দেশে পর্যাপ্ত পরিমাণ না থাকলে বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনীয় ঋণ প্রদান করতে পারে না, ফলে ঋণ সৃষ্টির ক্ষমতা হ্রাস পায়। 2. অপর্যাপ্ত প্রাথমিক আমানত ইনসাফিসিয়েন্ট প্রাইমারি ডিপোজিট, প্রাথমিক আমানত হ্রাস পেলে ঋণ আমানত সৃষ্টির ক্ষমতা সীমিত হয়ে পড়ে। 3. কেন্দ্রীয় ব্যাংকে জমার হার বৃদ্ধি ইনক্রিজ দ্য রেট অফ সিআরআর বাই সেন্ট্রাল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যে পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা রাখে এর পরিমাণ বৃদ্ধি পেলে ঋণ আমানত সৃষ্টির ক্ষমতা হ্রাস পায়। চার গণসচেতনতার অভাব ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, যদি জনগণ ব্যাংকের মাধ্যমে লেনদেন সচেতন না হয় তাহলে ঋণ আমানত সৃষ্টির ক্ষমতা হ্রাস পায়। 5. কেন্দ্রীয় ব্যাংকের নীতি, প্রিন্সিপাল আর বা সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কঠোর নীতি অনুসরণ করলে ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। 6. উপযুক্ত ব্যাংক আমানত, ব্যাংক জামানতের অভাব, ল্যাক অব অ্যাপ্রোপ্রিয়েট ব্যাংক সিকিউরিটি। ঋণ সংগ্রহের জন্য জনগণের কাছে উপযুক্ত মানের জামানত পর্যাপ্ত পরিমাণ না থাকলে ব্যাংকগুলোর ঋণ সৃষ্টির ক্ষমতা বাধাপ্রাপ্ত হয়। প্যারা, উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণ দান এ উভয়ের মধ্যে পদ্ধতিগত উন্নয়ন ঘটিয়ে ঋণ থেকে আমানত, আমানত থেকে ঋণ, এভাবে অনেক বেশি পরিমাণ চাহিদা আমানত ও ঋণের সৃষ্টি করে থাকে, যা মুদ্রাবাজারের অন্য কোনো সদস্য বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে সম্ভব হয় না। এই বিষয়ের প্রতি আলোকপাত করেই এমসি ভেইস VAISH বলেছেন, কমার্শিয়াল ব্যাংকস আর এ ইউনিক অ্যান্ড ক্রুশিয়াল ইনস্টিটিউশনস ইন দ্য কান্ট্রি। অ্যামং অল দ্য ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিস, দে আর দ্য অনলি ইনস্টিটিউশনস উইচ আর এবল টু ক্রিয়েট ক্রেডিট ইন দ্য কান্ট্রি। টিকা 1, এমএল ভেইস, IBID পেজ 274। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো দেশে বিদ্যমান আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন এক অনন্য প্রতিষ্ঠান যা ঋণ, ঋণ আমানত সৃষ্টি করতে সক্ষম। বিশেষ দৃষ্টব উপরের উদাহরণে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি SLR সুবিধা মতো ধরা হয়েছে। বাংলাদেশে বর্তমানে এ হার 18%, যার 5% CRR হিসেবে নগদ বাংলাদেশ ব্যাংকে এবং বাকি 13% নগদে ও তরল সম্পত্তি আকারে ব্যাংকে সংরক্ষণ করতে হয়। ৬.১৮, বাণিজ্যিক ব্যাংকের, ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্র। ব্যালেন্স শীট হবে কমার্শিয়াল ব্যাংক। বাণিজ্য ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের ফলাফল ও বাস্তব অবস্থা সম্পর্কে সঠিক চিত্র পাওয়ার জন্য উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শীট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা নিরূপণের জন্য এটা প্রস্তুত করা হয়। সাধারণ অর্থে বাণিজ্য ব্যাংকের উদ্বৃত্ত পত্র বস্তুটি সম্পত্তি ও দেনার একটি তালিকা বিশেষ। প্যারা, ব্যাপক অর্থে বলা যায় একটি নির্দিষ্ট সময়ান্তে বাণিজ্যিক ব্যাংক তার আর্থিক অবস্থা নিরূপণের উদ্দেশ্যে খতিয়ান অন্তর্ভুক্ত বা বিভিন্ন খাতে উদ্ভূত সম্পত্তি ও দেনা, দায় দেনা হতে যে বিবরণী তৈরি করে তাকে বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্র বলে। সাধারণত বা আর্থিক বছরের শেষে বাণিজ্যিক ব্যাংক তার সম্পদ ও দায় দেনার বিবরণ তথা উদ্বৃত্ত পত্র তৈরি করে। উদ্বৃত্ত পত্র থেকে ব্যাংকের মালিক, ব্যাংক কর্মী, ওয়াকেল বা জনগণ তথা সরকার সকলে ব্যাংকের আর্থিক ব্যবস্থা, উন্নতি, অবনতি ও ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি সম্বন্ধে সহজে একটা স্পষ্ট ধারণা পেতে পারে। তাই উদ্বৃত্ত পত্রকে বাণিজ্যিক ব্যাংকের দর্পণ মিরর বলা হয়। নিম্নে এ সম্পর্কে কয়েকটি মতবাদ দেওয়া হলো। নিম্নে এ সম্পর্কে কয়েকটি মতামত দেওয়া হলো। 1. প্রফেসর পিএ স্যামুয়েলসন SAMUELSON তার ইকোনমিক্স গ্রন্থে বলেছেন, দ্য ব্যালেন্স শীট রিপ্রেজেন্টস অ্যান ইনস্টেন্টেনিয়াস INSTANTANEOUS ইনস্টেন্টেনিয়াস স্টিল পিকচার অফ দ্য কন্ডিশন অফ দি এন্টারপ্রাইজ অন সাম পার্টিকুলার ডে, ইউজুয়ালি দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিনের, সাধারণত বছরের শেষ দিনের কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার স্থিতিচিত্র প্রকাশের তালিকাই হলো উদ্বৃত্ত পত্র। 150 পেজ সমাপ্ত, 151 পেজ। 2. AICP asterisk, asterisk অর্থ MC ভেইস, মানি, ব্যাংকিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, 8 আপডেট এডিশন, 1996, পেজ 280, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। AICP এর মতে উদ্বৃত্ত পত্র হলো হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী হিসাবের বৈসমূহ চূড়ান্তভাবে বা ইচ্ছাকৃতভাবে বন্ধ করার পর জের টেনে আনা ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সগুলোর একটি সংক্ষিপ্ত সার বা ছক কাটা বিবরণী। উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা মতে বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্রের নিম্নোক্ত বৈশিষ্ট্যাবলী লক্ষ্য করা যায়। 1. বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্র হলো একটি বিবরণী। 2. উদ্বৃত্ত পত্রে সম্পদ ও সম্পত্তি ডান দিকে এবং মূলধন ও দায় বাম দিকে দেখানো হয়। তিন, এ বিবরণী বছরের নির্দিষ্ট দিনের জন্য তৈরি হয়। চার, উদ্বৃত্ত পত্রের মাধ্যমে বিভিন্ন পক্ষ ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে। পাঁচ, উদ্বৃত্ত পত্রকে বাণিজ্যিক ব্যাংকের দর্পণ বলা হয়। প্যারা, পরিশেষে বলা যায় বাণিজ্যিক ব্যাংকের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে খতিয়ান স্থিত সম্পত্তি ও দায়দানা সম্পর্কিত হিসাবের উদ্বৃত্তগুলো ধারাবাহিকভাবে দুটি পৃথক পৃথক কলামে লিপিবদ্ধ করে যে বিবরণী তৈরি করা হয় উক্ত বিবরণীকে বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্র বলে। ছয় দশমিক উনিশ, বাণিজ্য ব্যাংকের উদ্বৃত্ত পত্রের নমুনা। স্পেসিমেন অফ ব্যালেন্স শীট হবে কমার্শিয়াল ব্যাংক। পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকিং আইন রয়েছে এবং এক দেশের ব্যাংকিং আইন অপর দেশের ব্যাংকিং আইন হওয়াতে কিছুটা স্বতন্ত্র, তাই বাণিজ্য ব্যাংকের উদ্বৃত্ত পত্রে কোনো সার্বজনীন নমুনা দেওয়ার সম্ভব নয়। বাংলাদেশে বহাল 1991 সালের ব্যাংক কোম্পানি আইনের প্রথম তফসিলের ক ফরমে উদ্বৃত্ত পত্রের নমুনা প্রদত্ত হয়েছে। নিম্নে তার আলোকে একটি নমুনা পত্র নিম্নে দেওয়া হলো। দি থ্রি স্টার ব্যাংক লিমিটেড উদ্বৃত্ত পত্র 2006 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য মূলধন, এখানে তিন তিন চারটা কলাম রয়েছে। চারটা কলামের প্রথম কলাম হলো মূলধন ও দায় সমূহ, দ্বিতীয় কলাম টাকা, তৃতীয় কলামে সম্পত্তি ও দায় সম্পদ সমূহ, চতুর্থ কলামে টাকা। এক নম্বরে অনন্য ব্যাংক বা এজেন্ট থেকে গৃহীত ঋণ, কেন্দ্রীয় ব্যাংকের ডট ডট ডট, অনন্য ব্যাংকের ডট ডট ডট, টাকা, এখানে আসলে পরিমাণ দেয়া নাই। তো এটার সম্পত্তি ও সম্পদ সমূহ দেখা গেছে, এক নম্বরে নগদ টাকা, দুই নম্বরে কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত তহবিল, তিন নম্বরে অন্যান্য ব্যাংকের জমা টাকা, চার নম্বরে স্বল্পকালীন নোটিশে ও চাহিমা মাত্র দেওয়া ঋণ, এবং পাঁচ নম্বরে বিভিন্ন বিনিয়োগ ব্র্যাকেট ক্রয় মূল্য, এর মধ্যে রয়েছে ক সরকারি সিকিউরিটিজ, খ শেয়ার সিকিউরিটিজ, গ ডিবেঞ্চার সিকিউরিটিজ, ঘ অন্যান্য বিনিয়োগ। এবার দুই নম্বরে আছে মূলধন ও দায় সমূহ, দুই নম্বরে হলো আমানত অন্যান্য হিসাব, এবার রোমান নাম্বার 1 চলতি আমানত, রোমান নাম্বার 2 সঞ্চয়ী আমানত, রোমান নাম্বার 3 স্থায়ী আমানত, 4 অনন্য আমানত। এবার মূলধন ও দায় সমূহের তিন নম্বরে আছে পরিশোধযোগ্য বিল, আর চার নম্বরে আছে অনন্য দায়, মোট অনন্য দায়। একই সাথে সম্পত্তি ও সম্পদ সমূহের মধ্যে আছে ছয় নম্বরে ঋণ ও অগ্রিম, ক ঋণ, নগদ ঋণ ও জমাতৃত ঋণ, খ বাট্টাকৃত ও ক্রয়কৃত বিল, ব্র্যাকেট ঋণের শ্রেণীবিন্যাস অনুযায়ী বর্ণনা সমেত। এরপরে সাত নম্বরে হলো অস্থাবর সম্পত্তি, ব্র্যাকেট ক্ষয় ক্ষতি মূল্য হ্রাস বাদে। এবার মূলধন ও দায় সমূহের পাঁচ নম্বরে আছে পরিশোধিত মূলধন তলবকৃত, এখানে ব্র্যাকেটে মাইনাস চিহ্ন দেওয়া আছে, ব্র্যাকেট ক্লোজ, অনাদায়ী। ছয় নম্বরে সংরক্ষিত তহবিল ও অনন্য রিজার্ভ, সাত নম্বরে লাভ লোকসান উদ্বৃত্ত লাভ, আর এটার সাথে আছে ক ঘটনা সাপেক্ষে দায় সমূহ। এবং সম্পত্তি সম্পদ সমূহের ঘরে সাত নম্বরে আছে অস্থাবর সম্পত্তি, ব্র্যাকেট ক্ষয় ক্ষতি মূল্যহ্রাস বাদে ব্যয় ক্লোজ, আট নম্বরে স্থাবর সম্পত্তি, ব্র্যাকেট ক্ষয় ক্ষতি মূল্যহ্রাস বাদে ব্যয় ক্লোজ, এবং নয় নম্বরে লাভ লোকসান হিসাব ক্ষতি। ক আছে কতে ঘটনা সাপেক্ষে সম্পত্তি সমূহ। নোট, উপস্থাপনের সুবিধার্থে উপরের বর্ণিত ছয় পুরাতন উদ্বৃত্ত পত্রের টি ফর্মে দেখানো হয়েছে, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে উদ্বৃত্ত পত্রের রিপোর্ট ফর্মে দেখানো হয়। ইচ্ছা করলে ছকের বাম অংশ উপরে এবং ডান অংশ এর পরে বা নিচে লিখে তা রিপোর্ট ফর্মে উপস্থাপন করা যেতে পারে। ছয় দশমিক বিশ, বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্রের বিভিন্ন দফা, ভেরিয়াস ব্যালেন্স শিট, এটি এটিএমস হবে কমার্শিয়াল ব্যাংক। 1991 সালের ব্যাংক কোম্পানি অধ্যাদেশের 38 ধারা মোতাবেক এরূপ প্রতিষ্ঠানের বা কোম্পানির উদ্বৃত্ত পত্র ও তফসিল এক এর ক ছকে প্রস্তুত করা বাধ্যতামূলক। নিম্নে এই ব্যাংকের উদ্বৃত্ত পত্রের অন্তর্ভুক্ত দফাগুলোর বর্ণনা প্রদান করা হলো। ক মূলধন ও দায় পার্শ্বে, এ পার্শ্বে ব্যাংকের মোট মূলধনের পরিমাণ এবং অন্যান্য দায় দেনাগুলো ধারাবাহিকভাবে লিপিবদ্ধ হয়। নিম্নে এ পার্শ্বের দফাগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো। এক, অন্যান্য ব্যাংক থেকে গৃহীত ঋণ। বাণিজ্যিক ব্যাংক অনেক সময় বিভিন্ন উৎস থেকে নগদ ঋণ গ্রহণ করে, এরূপ ঋণ ব্যাংকের দায়ের সৃষ্টি করে। এ ব্যাংক সাধারণত নিম্নোক্ত দুটি উৎস হতে ঋণ গ্রহণ করে। ওয়ান, কেন্দ্রীয় ব্যাংক থেকে। টু, অন্যান্য ব্যাংক বা আর্থিক সংস্থা থেকে। দুই, আমানত ও অন্যান্য হিসাব। বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, এসব আমানত ব্যাংকের দায় হিসাবে গণ্য হয়। ব্যাংক আমানতের হিসাবগুলো হলো ক, চলতি হিসাব। সাধারণত সার্বক্ষণিক লেনদেন চাহিদা পূরণের জন্য ব্যবসায়ীগণ চলতি আমানতের হিসাবে হিসাব খোলে। এই হিসাবে ব্যাংকিং সময়ে যতবার খুশি অর্থ জমা ও উদ্বৃত্ত করা যায়। খ, স্থায়ী সঞ্চয়ী হিসাব। সীমিত আয়ের লোকেরা সঞ্চয়ের উদ্দেশ্যে এই হিসাব খোলে। এই হিসাবে ব্যাংকিং সময়ে যতবার ইচ্ছা অর্থ জমা দেওয়া গেলেও সপ্তাহে মাত্র দুবার এই হিসাব থেকে অর্থ উত্তোলন করা যায়। গ, স্থায়ী হিসাব। যে হিসাব নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা হয় এবং মেয়াদের পূর্বে টাকা উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। এই হিসাবে উচ্চ হারে সুদ দেওয়া হয়। ঘ, অন্যান্য হিসাব। নবীকৃত দুটি হিসাব ছাড়াও বাণিজ্যিক ব্যাংক আরো অনেক আরো নতুন কিছু হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। এসব হিসাবের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যাংকের দায়ের সৃষ্টি করে। তিন, পরিশোধযোগ্য বিল সমূহ। কমিশনের বিনিময়ে ব্যাংক অনেক সময় মক্কেলদের পক্ষে বিনিময় বিলের স্বীকৃতি দিয়ে থাকে। এরূপ স্বীকৃতির বিপক্ষে ব্যাংক মক্কেলদের হিসাবকে ডেবিট করে, ফলে মক্কেলদের পক্ষে দেনার দায়িত্ব ব্যাংকের ওপর বর্তায়, তাই এটাও ব্যাংকের একটা দায়। চার, অন্যান্য দায়। এরূপ দায় বলতে বকেয়া বেতন, বকেয়া বিভিন্ন খরচ, অদাবিকৃত লভ্যাংশ, অগ্রিম প্রাপ্তি ইত্যাদি খাতকে বোঝায়। পাঁচ, পরিশোধিত মূলধন। তলবকৃত মূলধনের যে অংশ শেয়ার মালিক গণ পরিশোধ করে তাকে পরিশোধিত মূলধন বলে। তালিকা, তলবকৃত মূলধন থেকে অনাদায়ী মূলধন বাদ দিয়ে পরিশোধিত মূলধন নির্ণয় করতে হয়। প্যারা, শেয়ার মূলধন সংক্রান্ত তথ্য প্রাপ্তির সুবিধার্থে নিম্নোক্ত বিষয়সমূহ উদ্বৃত্ত পত্রের বিশদ বর্ণনায় উল্লেখ করা হয়ে থাকে। ক, অনুমোদিত মূলধন। স্মারকলিপিতে যে পরিমাণ মূলধনের উল্লেখপূর্বক ব্যাংকে নিবন্ধিত হয় অর্থাৎ অনুমোদন লাভ করে তাকে অনুমোদিত মূলধন বলে। খ, ইস্যুকৃত মূলধন। অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের কাছে বিক্রয়ের জন্য প্রচার করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বলে। এ মূলধন অনুমোদিত মূলধনের একটা অংশ, তাই কোনো মতেই ইস্যুকৃত মূলধন অনুমোদিত মূলধন অপেক্ষা বেশি হয় না। গ, বিলিকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনের যে অংশ জনসাধারণ ক্রয় করার জন্য প্রতিশ্রুত হয় অর্থাৎ ক্রয় করার জন্য আবেদনপত্র পেশ করে তাকে বিলিকৃত মূলধন বলে। বিলিকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের অংশ, তাই এ মূলধন কখনো ইস্যুকৃত মূলধনের বেশি হতে পারে না। ঘ, তলবকৃত মূলধন। বিলিকৃত মূলধনের যে পরিমাণ অর্থ শেয়ার হোল্ডার গণের কাছে তলব করা হয় অর্থাৎ শেয়ার হোল্ডার গণকে পরিশোধ করতে বলা হয় তাকে তলবকৃত মূলধন বলে। ছয়, সংরক্ষিত তহবিল ও অন্যান্য রিজার্ভ। জরুরি অবস্থা মোকাবিলার জন্য মুনাফার যে অংশ সংরক্ষিত রাখা হয় তাকে সংরক্ষিত তহবিল বলে। আদায়কৃত মূলধন ও সংরক্ষিত তহবিল সমান না হওয়া পর্যন্ত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক মুনাফার ন্যূনপক্ষে 20% এ তহবিলে জমা রাখতে বাধ্য। সাত, লাভ লোকসান উদ্বৃত্ত। লাভ লোকসান হিসাবের ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ নেট লাভ যদি শেয়ার হোল্ডার গণের মধ্যে সম্পূর্ণ বণ্টিত না হয় বা বন্টন হিসেবে উদ্বৃত্ত থাকে তবে তা এ দফায় লেখা হয়। খ, সম্পত্তি ও সম্পদের পার্শ্বে। বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্রে ডান দিকে ব্যাংকের সকল সম্পত্তি গুলোকে তারল্য অনুযায়ী সাজিয়ে লিপিবদ্ধ করা হয়। নিম্নে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। এক, নগদ টাকা। উদ্বৃত্ত পত্রের সম্পদ পার্শ্বের প্রথম দফা হলো নগদ টাকা। এক্ষেত্রে নগদ অর্থ বলতে ব্যালেন্সের বলতে ব্যাংকের ভোল্টে রক্ষিত নগদ নোট বা ধাতব মুদ্রাকে বোঝায়। এটি ব্যাংকের তরলতম সম্পদ। দুই, কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত তহবিল। প্রত্যেকটি দেশের বাণিজ্য ব্যাংকের সময়কে দেশের প্রচলিত নীতি রীতি বা আইন অনুযায়ী এর নোট আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বাংলাদেশে এ হার বর্তমান 5%। তিন, অন্যান্য ব্যাংকে জমা অর্থ। কোনো কোনো বাণিজ্যিক ব্যাংকে অন্যান্য ব্যাংকের প্রয়োজনে নগদ অর্থ জমা রাখে। তাছাড়া অনেক সময় অন্যান্য ব্যাংকের ওপর চেক, হুন্ডি ইত্যাদি বাবদ বাণিজ্যিক ব্যাংকে ব্যাংকে টাকা পাওনা হয়। এগুলো ব্যাংকের সম্পত্তি পার্শ্বে বসে। 4, স্বল্পকালীন নোটিশে ও চাহিদা মাত্র দেওয়া ঋণ। বাণিজ্যিক ব্যাংকে অনেক সময় গ্রাহকদের স্বল্প অল্প সময়ের জন্য অর্থ ধার দিয়ে থাকে। এই ঋণের শর্ত মোতাবেক চাহিদা মাত্র বা 2-1 দিনের মধ্যে এই ঋণ পরিশোধ করা হয়। হুন্ডি ও শেয়ার বাজারের দালালগণ সাধারণত এই ঋণ গ্রহণ করে, এটাও ব্যাংকের সম্পত্তি। 5, অন্যান্য বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংকে ট্রেজারি বিল, সরকারি সিকিউরিটি, ট্রাস্টি সিকিউরিটি, কোম্পানির শেয়ার, ঋণপত্র ইত্যাদি ক্রয় করে আমানতের একটা বিশেষ অংশ বিনিয়োগ করে। এই ধরনের বিনিয়োগও ব্যাংকের সম্পত্তি হিসেবে গণ্য। 6, ঋণ ও অগ্রিম। ঋণ ও অগ্রিম বাণিজ্যিক ব্যাংকের অর্থ বাণিজ্যিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ খাত। ব্যাংক প্রয়োজনীয় জামানতের বিপরীতে ঋণ ও অগ্রিম ঋণ প্রদান করে। এই ধরনের ঋণ ও অগ্রিম ব্যাংকের সম্পত্তি হিসেবে উদ্ধৃত পত্রে সম্পদ পাশাপাশি উল্লেখ্য ইনার কলামে এরূপ ঋণ বা আমানতকে শ্রেণীবিন্যাস করে দেখানো হয়। সন্দেহজনক সঞ্চিতি ও এই কলামে বাদ দিয়ে দেখানো হয়ে থাকে। 7, অস্থাবর সম্পত্তি। এ দফার মধ্যে ব্যাংকের অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র, ক্রয়কৃত মূল্যবান মালামাল সহ প্রাথমিক ব্যয়, অনাদায়ী আয়, অগ্রিম খরচ ইত্যাদি অন্তর্ভুক্ত। এ ধরনের সম্পত্তিগুলোকে উপযুক্ত হিসাব খাতের মাধ্যমে প্রয়োজনীয় অবচয় বা ক্ষয়ক্ষতির মূল্য হ্রাস বাদে উদ্বৃত্ত পত্রে সম্পদের দিকে দেখানো হয়। 8, অস্থাবর সম্পত্তি। ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি এ দফার অন্তর্ভুক্ত। এই সকল সম্পত্তি হতে অবচয় বাদ দিয়ে উদ্বৃত্ত পত্রের সম্পত্তির দিকে দেখানো হয়। 9, লাভ লোকসান হিসাব ক্ষতি। যদি লাভ লোকসান হিসাবের ডেবিট দের হয় অর্থাৎ ক্ষতি হয়, তাহলে এই ক্ষতির পরিমাণ উদ্বৃত্ত পত্রের সম্পদের দিকে সর্বশেষ দফায় হিসেবে দেখানো হয়, কারণ এরূপ ক্ষতি বাবদ অর্থ শেয়ার হোল্ডার গণের কাছে ব্যাংকের পাওনা হিসেবে বিবেচিত। 13, পরিশেষে বলা যায় বাণিজ্যিক ব্যাংকের উদ্বৃত্ত পত্রের দুপাশের উপরোক্ত দফাগুলোর সাহায্যে ব্যাংকের আর্থিক অবস্থা, বিশেষত মুনাফা তারল্য, আর্থিক সচ্ছলতার একটা বাস্তব চিত্র পাওয়া যায়। উল্লেখ্য, দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী এর সম্পত্তি ও দায় পার্শ্ব অবশ্যই সমান হয়ে থাকে। ৬.২১, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য ব্যাংকের মধ্যে পার্থক্য। ডিফারেন্সেস বিটুইন সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক উভয় ব্যাংকিং প্রতিষ্ঠান, স্ব-স্ব অবস্থানে থেকে পারস্পরিক সহযোগিতায় উভয়ই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পাদনে ব্রত থাকে। বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে মিল থাকলেও অনেক ক্ষেত্রেই উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। নিম্নে পার্থক্য দেখানো হলো। পার্থক্যের এখানে টেবিল আকারে কলাম করে দেখানো হয়েছে। প্রথম কলাম হলো পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলাম কেন্দ্রীয় ব্যাংক, তৃতীয় কলাম বাণিজ্যিক ব্যাংক। 1, সংজ্ঞা। কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংক দেশের প্রধান ব্যাংক হিসেবে মুদ্রা ও ঋণের পরিমাণ ও নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 2, গঠন। এ ব্যাংক রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে বা বিশেষ আইন বলে গঠিত হয়। এ ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। 3, মালিকানা। কেন্দ্রীয় ব্যাংক সরকারি বা যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। বাণিজ্যিক ব্যাংক সরকারি, বেসরকারি বা যৌথ উদ্যোগে গঠিত হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে বেসরকারি মালিকানায় গঠিত হয়। 4, উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হল দেশে বিদ্যমান অন্যান্য ব্যাংকগুলো এবং মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করা। বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন। 5, প্রতিনিধিত্ব। কেন্দ্রীয় ব্যাংক সরকার প্রতিনিধিত্ব করে। বাণিজ্য ব্যাংক তার মক্কেল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। 6, শাখা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ কিছু শাখা দেশের অভ্যন্তরে কর্মরত থাকে। বাণিজ্যিক ব্যাংকের শাখা দেশ বিদেশে কর্মরত থাকে। 7, নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হয়। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয়। 8, সরকারি প্রভাব। সরকারি বা যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হলেও এই ব্যাংকের ওপর সরকারের প্রত্যক্ষ প্রভাব থাকে। সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংকে সরকারের প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান থাকলেও বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকে তা থাকে না। নয় মুদ্রা বাজারের সাথে সম্পর্ক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের নিয়ন্ত্রক, বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজারের অন্যতম সদস্য মাত্র। 10 নোট ও মুদ্রা প্রচলন, কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকার ভোগ করে, বাণিজ্যিক ব্যাংকের নোট ও মুদ্রা প্রচলনের কোনো অধিকার নেই। 11 ঋণ নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণকে নিয়ন্ত্রণ করে, বাণিজ্যিক ব্যাংক একই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা প্রদান করে। 12 ঋণ প্রদান, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে সরকারকে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। ১৩ মর্যাদা, মর্যাদার বিচারে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান বাণিজ্যিক ব্যাংকের উপরে, মর্যাদার বিচারে বাণিজ্যিক ব্যাংকের অবস্থান কেন্দ্রীয় ব্যাংকের নিচে। ১৪ নিকাশ ঘর, কেন্দ্রীয় ব্যাংক সব তালিকাভুক্ত ব্যাংকে ব্যাংকে নিকাশ ঘরের সুবিধা প্রদান করে, তালিকাভুক্ত ব্যাংক হিসেবে বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের সুবিধা গ্রহণ করে। ১৫ সহযোগিতা প্রতিযোগিতা, কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশে একক প্রতিষ্ঠান হওয়ায় এর কোনো প্রতিযোগী থাকে না, বাণিজ্যিক ব্যাংকে প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে কার্যাবলী সম্পাদন করতে হয়। ১৬ রিজার্ভ সংরক্ষণ, কেন্দ্রীয় ব্যাংকে নিয়মমাফিক কোনো নগদ অর্থ রিজার্ভ আকারে সংরক্ষণ করতে হয় না, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজের কাছে ও কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ আকারে সংরক্ষণ করতে হয়। ১৭ হিসাব দাখিল, কেন্দ্রীয় ব্যাংক সরকারের নিকট তার হিসাব দাখিল করে, বাণিজ্যিক ব্যাংক প্রতি সপ্তাহে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে হিসাব দাখিল করে। ১৮ সাধারণ ব্যাংকিং কার্যক্রম, কেন্দ্রীয় ব্যাংকে কোনোরূপ সাধারণ ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে না, বাণিজ্যিক ব্যাংকের মূল কাজই হলো সাধারণ ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা। ১৯ ব্যাংকার গ্রাহক সম্পর্ক, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্ক বলতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে অন্যান্য ব্যাংক ও সরকারের সম্পর্ককে বোঝায়, বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্ক বলতে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে ব্যাংকের সম্পর্ককে বোঝায়। ২০ তালিকাভুক্তি, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে, বাণিজ্যিক ব্যাংকের সুবিধা ভোগের উদ্দেশ্যে কিছু শর্ত সাপেক্ষে নিজের নাম কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করে। ২১ স্থায়িত্ব, অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের স্থায়িত্ব অনেক অনেক বেশি, বাণিজ্যিক ব্যাংকের স্থায়িত্ব তুলনামূলকভাবে কম। পরিশেষে বলা যায়, উপরোক্ত পার্থক্য গুলো বিদ্যমান থাকা সত্ত্বেও এ দু ধরনের ব্যাংক একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অর্থনৈতিক কর্মকাণ্ডে একে অপরের সহযোগী, যেখানে একটি ভিন্ন অন্যটির কোনো কার্যকারিতা থাকে না। ২২ কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল ব্যাংক এন্ড কমার্শিয়াল ব্যাংক, অথবা কেন্দ্রীয় ব্যাংকের সাথে তালিকাভুক্ত ব্যাংকের সম্পর্ক। কেন্দ্রীয় ব্যাংক এবং তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য থাকলেও এ দুটো মূলত একে অপরের সহযোগী প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য উভয় ব্যাংকের উভয় ধরনের ব্যাংকের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকার প্রয়োজন পড়ে। নিম্নে কেন্দ্রীয় ব্যাংক এবং তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক আলোচনা করা হলো। ১ ব্যাংকার ও মক্কেল, ব্যাংকার অ্যান্ড ক্লায়েন্ট, কেন্দ্রীয় ব্যাংক এবং তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ব্যাংকার মক্কেল সম্পর্ক বিদ্যমান, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের সংগৃহীত জামানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে তার নিজের হিসাবে জমা রাখে ও প্রয়োজনীয় মুহূর্তে তা উত্তোলন করে ঋণ নেয়, ফলে এ দুটো ব্যাংকের মধ্যে ব্যাংকার মক্কেল সম্পর্ক গড়ে ওঠে। ২ অভিভাবক ও সদস্য, গার্ডিয়ান অ্যান্ড মেম্বার, কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে বিভিন্ন উপদেশ ও পরামর্শ প্রদান করে, অন্যদিকে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক গুলো এরূপ উপদেশ ও পরামর্শ গ্রহণ করে সে মতে কার্যক্রম পরিচালনা করে করে থাকে। ৩ দেনাদার ও পানাদার, ডেটর অ্যান্ড ক্রেডিটর, ডিইবিটিওআর, টিওআর, ক্রেডিটর, সিআরইডিআইটিওআর, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায়শই প্রয়োজনীয় মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের হাতে ঋণ গ্রহণ করে, ফলে এদের মধ্যে দেনাদার পাওনাদারের সম্পর্ক সৃষ্টি হয়। ৪ নোট ইস্যু ও প্রচার, নোট ইস্যু অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান ব্যাংক হিসেবে নোট ইস্যু করার একক ক্ষমতা ভোগ করে, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকে এক্ষেত্রে উক্ত নোট জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। ৫ সংরক্ষক ও আমানতকারী, রিজার্ভার অ্যান্ড ডিপোজিটর, তালিকাভুক্তির শর্ত অনুযায়ী এ ধরনের ব্যাংক তার পরিশোধিত মূলধনের ও জমা রাখে নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের অর্থের নিরাপদ সংরক্ষণ এবং তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের আমানতকারী হিসেবে গণ্য হয়। 6. নিকাশ কার্য ক্লিয়ারিং ফাংশন। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকগুলো নিকাশ কার্য সম্পাদন করে, অর্থাৎ আন্ত ব্যাংকিং দেনা পাওনা করে নিষ্পত্তির ক্ষেত্রে নিকাশক হিসেবে গণ্য হয়। অন্যদিকে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এ কার্যের সুবিধা ভোগ করে। 7. নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিত কন্ট্রোলার অ্যান্ড কন্ট্রোলড। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের প্রধান হিসাবে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। অন্যদিকে এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। 8. ঋণ নিয়ন্ত্রণ ক্রেডিট কন্ট্রোল। মুদ্রাবাজারের অভিভাবক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ নিয়ন্ত্রণ করে, যেখানে এ বাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এ কাজে কেন্দ্রীয় ব্যাংককে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে থাকে। 9. বৈদেশিক বিনিময় ফরেন এক্সচেঞ্জ। কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার একক নিয়ন্ত্রক। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এরূপ মুদ্রার লেনদেন করে। 10. গবেষণা ও উন্নয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন মুখে অর্থনৈতিক গবেষণায় লিপ্ত হয় এবং গবেষণালব্ধ তথ্য তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রদান করে। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এরূপ তথ্য ও পরামর্শ লাভে উপকৃত হয় এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগী ভূমিকা পালন করে। প্যারা পরিশেষে বলা যায়, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কেন্দ্রীয় ব্যাংক ও তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সুমধুর সম্পর্ক বজায় থাকা একান্ত প্রয়োজন, আর এজন্যই এদের মধ্যে উপযুক্ত সম্পর্কগুলো লক্ষ্য করা যায়। ১৫৭ পেজ সমাপ্ত এবং ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় খণ্ড এ পর্যন্ত সমাপ্ত।